السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام অধিকার মুসল্লিয়ানে আজাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক, আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সে ইবাদতগুলোর মধ্যে মৌলিক কিছু ইবাদত আছে যেগুলোর উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এরকম একটা ইবাদত নিয়ে আমরা আলোচনা করছিলাম যেটাকে বলা হয় হজ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম মক্কা শরীফের খানায়ে কাবা এবং এর কিছু ইতিহাস, এবং এর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা নিয়ে। হজের মৌসুম এলে প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন দিক থেকে মক্কার উদ্দেশ্যে মানুষেরা হজ করতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, অনেকগুলো দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বললেন যে রাব্বুল আলামিন, আমি তোমার নির্দেশ মতো ঘর নির্মাণ করেছি, কিন্তু এখানে ইবাদত করবে কারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদিন ফিন্নাসি বিল হজ, মানুষের মধ্যে তুমি হজের এলান করে দাও, আযান দাও। আযান শব্দের অর্থ হচ্ছে এলান, ঘোষণা করে দাও। ওয়াদিন ফিন্নাসি বিল হজ, তুমি মানুষের মধ্যে হজের এলান করে দাও, ঘোষণা করে দাও। ইয়াতুকা, তোমার কাছে মানুষেরা আসবে চতুর্দিক থেকে, মিন কুল্লি ফাজ্জিন আমীক, বিভিন্ন প্রশস্ত সংকীর্ণ সবল দুর্বল উঠে চড়ে মানুষেরা চতুর্দিক থেকে এখানে হজ করতে আসবে। হজের উদ্দেশ্যে রওনা হওয়া আজকে আমরা এখান থেকে আলোচনা করব। মানুষ বিভিন্ন পাপ করে, আমরা এই কথা আগেও আলোচনা করেছি, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো উপাদান রেখেছেন এখানে তা সবই রেখেছেন। মানুষের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি বাতাস সবই আছে। আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে। বিস্তারিত আলোচনা পিছনে আমরা করেছি আগুনের বৈশিষ্ট্য, অহংকার। যখনই কোথাও আগুন জ্বালানো হয়, আগুন কেমন উপরে উঠে। জিন জাতি যেহেতু আগুনের তৈরি এবং শয়তানও ছিল জিন, কান আমি জিন্নে কান আমি রব্বিহি, শয়তান কোন ফেরেশতা ছিল না, এটা মানুষের ভুল ধারণা। কোরআনের স্পষ্ট আয়াত আছে কান আমি জিন্নে, শয়তান কি ছিল? জিনদের একজন ছিল জিন। আবার কোরআনে বলা হয়েছে ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে এবং সে মূলত কাফেরদেরই একজন ছিল। তাহলে শয়তান আগে থেকেই কাফের ছিল, এজন্য শয়তান কোন ফেরেশতা না। বলে তাহলে আল্লাহ তারা হুকুম করলেন ফেরেশতাদেরকে ফেরেশতা করার জন্য, শয়তান তো এর অন্তর্ভুক্তই ছিল না। না, ওর সঙ্গে যেহেতু ছিল এই জন্য আবার আদেশের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, সেজদা করলো না, কারণ ছিল কি? সে নিজের সপক্ষে যুক্তি তুলে ধরেছে, ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন তোমাকে আমি হুকুম করেছি আদমকে সেজদা করার জন্য, আমি যখন তোমাকে হুকুম করেছি সেজদা করার জন্য, তোমাকে কে বাধা দিল সেজদা করার থেকে, কে তোমাকে অধিকার দিল বলো, তোমার এত ক্ষমতা কোত্থেকে এলো? প্রথম যুক্তিবাদী ইবলিস, আলা আনা খায়রুম মিনহু, সে বলল আমি আদমের চেয়ে ভালো। কারণ কি? খালাকতানী মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি উঠে, মাটির গতি নিম্নে। সুতরাং যুক্তির কথা হচ্ছে আগুন উপরে থাকবে মানে আগুনকে সেজদা করা হবে, মাটি নিচে থাকবে, মাটি সেজদা করবে। এই অহংকার সে কেন করলো? আগুনের স্বভাব তার মধ্যে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দিলেন সালাত। সালাতের মাধ্যমে মানুষ হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়ায়, এরপরে রুকু করে সেজদা করে, সেজদার মাধ্যমে সে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং প্রমাণ করে আমি মাটির তৈরি, মাটিতেই ফিরে যেতে হবে। মেটা তো আপনি হাস্তি কো আগর কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হায়, তুমি নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও। সালাতের মাধ্যমে নিজেকে যদি মাটির সঙ্গে মিলিয়ে দিতে পারো এবং তুমি প্রমাণ করতে পারো আমার কোনো অহংকার নেই, আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা, তাহলে তোমার দ্বারা দুনিয়া এবং আখেরাতে সব কিছু উপকৃত হবে, তুমি লাভবান হবে। সালাত একটা ঔষধ হলো। আর একটা রোগ হচ্ছে মাটি। মানুষের মধ্যে উপাদান আছে মাটি, মাটির একটা বিশাল অংশ মানুষের মধ্যে আছে। মানুষেরও মাটিরও একটা খারাপ স্বভাব আছে। মাটির রোগ হলো যখন কোন বস্তু সে উপরে পায় আস্তে আস্তে লুকায়, কুক্ষিগত করে, ভিতরে নিয়ে যায়। এই জন্য মানুষের মধ্যেও মাটি আছে, মানুষও যখন যেটা পায় লুকিয়ে ফেলে এবং যত সম্পদ অর্জন করে আরো চেষ্টা করে কেমনে অর্জন করা যায়। আজ পর্যন্ত কেউ কি দেখেছেন যে যত হাজার কোটি টাকার মালিক হোক সে বলে যে আমার আর দরকার নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার আমার সব আমার। ওয়াহাল্লাকা ইবনু আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা, অবনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? তোমার তো একমাত্র ওই জিনিসটা তুমি এক মুখ দিয়ে খেয়েছো আর এক মুখ দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার। ওয়া মা লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছ কাপড় যুবর পুরাতন করে নষ্ট করেছ এগুলো তোমার, এবং যা তুমি সৎকা করে আল্লাহর রাহে জমা করেছ আল্লাহর কাছে জমা করেছ পরকালের জন্য এগুলো তোমার। এছাড়া যত কিছু সবগুলোর মালিকানা মৃত্যু করে কার, আগে আলোচনা করেছিলাম না যে মৃত্যুর পরে অরিসরা মালিক হয়ে যায়, অরিসদেরকে সম্পত্তি ভাগ না দিয়ে বাবার নামে খাওন দিল, টাকা আট টাকার খাওন দিল। এটা মাটির বৈশিষ্ট্য, কৃপণতা মানুষের মধ্যে মাটি আছে, এজন্য মাটির কারণে মানুষ কৃপণ হয়। এটারও একটা ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই ঔষধটা কি রাখা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এর থেকে খরচ করো, ব্যয় করো। আমি প্রায় বলে থাকি বাচ্চাদেরকে বাবা বাজার থেকে চকলেট কিনে এনে বাচ্চার হাতে দেয়, দিয়ে আবার বলে আব্বুকে একটা দাও, দেখে যে চকলেটের মহব্বত বেশি না আব্বুর মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনও এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন, যাকাত দাও, খরচ করো, ব্যয় করো। এক জায়গায় বলছেন, মানাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। কাফেররা শুনে কয় যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, এখন ভিক্ষা করে, আল্লাহ তাআলা ঋণ চায়। মানাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে। কুফাররা বলতে আরম্ভ করলো, আল্লাহ গরিব হয়ে গেছে, ঋণ চাই। আল্লাহ তাআলা উত্তর দিলেন, কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের আমির ফকির, গরিব ফকির, রাজা ফকির, প্রজা ফকির, বীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, ল্যাংটা বাবা ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আন্তুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহ দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? তাহলে আল্লাহ তাআলা ঋণ চাই কি জন্য? পরীক্ষা করার জন্য, মানুষের এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য। একজন মুমিন সে কৃপণ হবে না, কৃপণতা এবং ঈমান একসাথে জমা হতেই পারে না। আর একটা রোগের চিকিৎসা হলো, এভাবে মানুষের মধ্যে আছে পানি, পানির অবস্থা হচ্ছে পানি সমতল জায়গা ছাড়লে সে আরো জায়গা দখল করে, লোভ, আল হিরসু ওয়াত তামা, লোভ লালসা, এটা পানির স্বভাব। মানুষের মধ্যেও পানি আছে, মানুষ সেজন্য যত সম্পদ অর্জন করে আরো কিভাবে আর একটা দখল করা যাবে সেই চেষ্টা করে। একজনে দশতলার মালিক, তার পাশেই আছে ঝুপড়িওয়ালা, সব সময় চেষ্টা করে কোন সময় ঝুপড়িওয়ালা ঠেকবে আর বলবে আসো দড়ি নিয়ে আসো, তোমাকে টাকা ধার দেবো, আস্তে আস্তে কব্জা করার জন্য চেষ্টা করে। আল হেজু আত্মা, পানির স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য আবার ঔষধ দান করেছেন, তোমরা রোজা রাখো, আতিম মুসিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ তোমাদের প্রতি রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়ামের মাধ্যমে তোমার সামনে খাবার থাকবে, সুন্দর ঘেরান আসছে, খাবার লোভ সামলাতে পারা যাচ্ছে না, সুন্দরী স্ত্রী আছে, উত্তম পানীয় আছে, সবকিছু তোমার সামনে থাকবে, কোন লোকজন নাই, কেউ দেখবেও না, তারপরেও তুমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বিরত থাকছো, লোভকে সামলাবার অভ্যাস করছো। এই সিয়ামের মাধ্যমে লোভ রোগের চিকিৎসা আল্লাহ তাআলা করলেন। এরকম আর একটা মৌলিক উপাদান রয়েছে, বাতাস, কি নাম, এটার জন্য আজকের আলোচনা। বাতাস দুনিয়ার যেইখানে খালি জায়গা পায় সেখানে গিয়ে দখল করে, একটু খালি জায়গা পেলেই দখল করে। তার মানে হচ্ছে সব জায়গায় তার নাম থাকুক, সব জায়গায় তাকে প্রচার করুক, সবাই তাকে বাহবা দান করুক, নাম এবং প্রচার, এই বিষয়টা হচ্ছে বাতাসের বৈশিষ্ট্য। মানুষের মধ্যেও বাতাস আছে, মানুষ সেজন্য চায় তাকে সবাই চিনুক, জানুক, প্রচার করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের চিকিৎসার জন্য ঔষধ দান করেছেন হজ করার জন্য। হজ নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের নাম হয় কিসে, আলাদা কোন বৈশিষ্ট্য থাকলে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জন্য এমন সুন্দর নিয়ম করেছেন, আলাদা বৈশিষ্ট্যের কোনো বিষয় নেই। এটা ভিন্ন কথা যে দেশে আসতে হাদিস আবার নাম হয়ে যায়, এই বিবেচনা আমি করছি না, আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করছি। যে হজ যখন করতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোভাবে গোসল করে শরীরে ময়লা আগে পরিষ্কার করো। যারা হাদিস আছে তারা ভালো করে শুনবেন, হজ করতে গেলে আগে ইহরামের আগে গোসল করা উত্তম, অথবা ভালোভাবে উযু করলো, এবারে পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা বাহ্যিক ময়লা থেকে পরিষ্কার হলো। মানুষের মনের মধ্যে গর্ব আসে, দামি কাপড় পরলে পরে রং ভালো, দামি কাপড়, অনেক মূল্যবান কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবারে কাপড়ের গৌরব তুমি ছাড়ো, দুনিয়ার গৌরব তুমি ছাড়ো, তোমার দামি কাপড় গুলো ত্যাগ করতে হবে, একটা সাদা কাপড় পরো, আর একটা লুঙ্গি বানাও। দুইটা সাদা কাপড় পরিধান করো, একটা তুমি লুঙ্গি বানাবে, একটা চাদর বানাবে, দুনিয়ার কাপড় ছাড়ো, কবরের কাপড় ধরো। এই কাপড়ে কোনো পকেট নাই, তুমি কোন জায়গায় টাকা ঢুকাবে? এটা হাদিস আব্দেরকে গলায় ব্যাগ করাই দেওয়া হয়, এটা বুঝে রাখবো। কারণ ওই কাপড়ে, কবরের কাপড়ে, কাফনের কাপড়ে যেরকম কোনো পকেট নাই, কোনো সিলাই নাই, এরকম ভাবে দুটো কাপড় তুমি পরিধান করো। আমির হও, গরিব হও, ফকির হও, সব এক পোশাকে তোমরা চলো। পোশাকের দ্বারা কারো কোনো বিশেষত্ব নেই, নামের কোনো বিষয় নেই। এখন আর বলবেন অমুকের পোশাকটা ভালো, পোশাকের গৌরব ছাড়লো, দুই রাকাত নামাজ পড়লো, হেরামের উদ্দেশ্যে নফল নামাজ পড়লো, নফল নামাজের পরে এবারে হাদি সাহেব নিয়াত করলো, আল্লাহুম্মা ইন্নি উরিদুল হজ, আল্লাহ আমি হজের নিয়াত করছি। তামাত্তু করলে তারা মিকাতের থেকে নির্দিষ্ট সীমানা আতের বাইরের থেকে ওমরা নিয়াত করে ঢুকবে, ওখানে গিয়ে তারপরে যে ওমরার কাজগুলো করে আবার 8 তারিখে হজের নিয়াত করবে। ইহরামের কাপড় পরলো, দুই রাকাত নামাজ পড়লো, এরপরে 3 নম্বর কাজ হচ্ছে নিয়াত করবে, আল্লাহ আমি হজ করার জন্য নিয়াত করলাম বা উমরা করার জন্য নিয়াত করলাম, ফায়াসসির হালি, আল্লাহ তুমি আমার জন্য এটাকে সহজ করে দাও, ওয়া তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো। দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব তো ছাড়লা, ভাষার গৌরব ছাড়ো, তুমি শিক্ষিত, আরেকজন অশিক্ষিত, তুমি আরবি, আরেকজন আজমি, এবারে সবগুলো ত্যাগ করে তোমার মুখে যেই একটা ভাষা উচ্চারিত হবে তা হচ্ছে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া। কি নাম এটা? আপনারাও মনে মনে পড়েন, আমি একসাথে বলে তো হইচই হয়ে যাবে, যাতে আল্লাহ তাআলা কবুল করে আপনিও যেতে পারেন ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, লাব্বাইক, আমি আল্লাহ তোমার কাছে হাজির, তোমার হুকুম পালন করার জন্য বারবার হাজির আছি, তুমি যতবার হুকুম করবে যা হুকুম করবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক অর্থ কি? উপস্থিত, আমি তোমার হুকুম পালন করার জন্য উপস্থিত রয়েছি, তোমার হুকুম পালন করতে বারবার প্রস্তুত রয়েছি, তুমি যা কিছু হুকুম করবে আমার চুক্তিতে ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক, তোমার হুকুম বলে যদি জানতে পারি আমি পালন করার জন্য প্রস্তুত রয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলা বলেন না তোমার লাব্বাইক আমি শুনব না, আগে পরিচয় দাও, বাহ্যিক ভাবে সমস্ত ময়লা ত্যাগ করেছ, কাপড়ের ময়লা ত্যাগ করেছ, শরীরের ময়লা গোসল করে পরিষ্কার করেছ, অন্তরের মধ্যে কোনো ময়লা আছে কিনা আগে সেটা পরিষ্কার করো, তোমার মধ্যে কোনো শিরিক আছে কিনা আগে স্পষ্ট করো, তোমার সঙ্গে আমার পরিচয় কি, তোমার অন্তরের মধ্যে আমি ছাড়া আরো কেউ আছে কিনা আগে বলো। কি মুসিবত! কারণ যদি আরো কেউ থাকে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করেন না। এটাই আমি প্রায় বলে থাকি মূল বিষয়। এটা তোমার মনের মধ্যে যদি কোন খাজা বাবা থাকে, কোন পীর বাবার নকশা থাকে, ছবি থাকে, তাহলে আমি তোমার লাভবাই গ্রহণ করতে রাজি না? বলো লাভবাই কে রাত। এরপরে পরিচয় দাও তোমার মনের মধ্যে কি আছে। এবারে হাদিস সাহেব বলছেন লাভবাই কা লা শারীকা লাকা, লা শারীকা লাকা লাভবাই, তোমার কোন শরীক নাই, অংশীদার নাই। লা শারীকা লাকা ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করার ক্ষেত্রে যেমন তোমার সাথে আর কেউ শরীক নেই, আমার জীবনের ইবাদত করার ক্ষেত্রে তোমার সঙ্গে আর কোনো শরীক নেই, সার্বভৌমত্বে শরীক নাই, বিধানের ক্ষেত্রে শরীক নাই, জীবনের পারিবারিক জীবনে কোনো শরীক নাই, সামাজিক জীবনে কোনো শরীক নাই, রাষ্ট্র জীবনে কোনো শরীক নাই, ব্যাংকে কোনো শরীক নাই, আদালতে কোনো শরীক নাই, বঙ্গভবনে কোনো শরীক নাই, সব কিছুকে ত্যাগ করে লা শারীকা লাকা, কোন শরীক নাই, অংশীদার নেই, সব অর্জন করেছি, লা শারীকা লাকা। আরো ব্যাখ্যা দাও, অনেকেই তো এই কথা বলে, তারপরে আবার সার্বভৌমত্ব মানে জনগণের। এবারে আরো ব্যাখ্যা দিচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, যত প্রশংসা ইন্নাল হামদা, সব প্রশংসা, হামদ অর্থ কি, সকল প্রশংসা, যত ভালো কাজের বিনিময় হতে পারে সব প্রশংসা কার। মানুষ যদি কোনো ভালো কাজ করে সেই প্রশংসার মালিক কে, কারণ মানুষ তাকে তৈরি করেছেন কি। এই জন্য ইন্নাল হামদা, আল হামদ মানে সব প্রশংসা, অতীতে যত প্রশংসা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যা হবে, সমস্ত প্রশংসা তোমার জন্য ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, যত নিয়ামত সব তোমার দেওয়া, কার দেওয়া, না কোনো খাজা বাবার দেওয়া, না কোনো ব্যক্তির দেওয়া, না কোনো শাসকের দেওয়া, না কোনো যাজকের দেওয়া। সেরেক দুই জায়গায় হয়, শাসক আর যাজক। শাসক মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আর যাজক হচ্ছে ধর্মীয় পণ্ডিতদেরকে, আলেমদেরকে, পীর বুজুর্গদেরকে শরীক করে। শরীক করে কয় জায়গায়, শাসক আর যাজক। শাসক বলতে তো চিনেন শাসকদেরকে, এই যে সব ক্ষমতার মালিক হয়ে যায়। এখানে বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, যত প্রশংসা সব কিছু তোমার, অন্যায়মাতা যত নিয়ামত তোমার, বাচ্চা দেওয়ার মালিক তুমি, আমার বিপদ আপদে রক্ষা করার মালিক তুমি, আমার মঙ্গল দেওয়ার মালিক তুমি, না কোনো খাজা বাবা। ইন্নাল হামদা অন্যায়মাতা, সব নিয়ামত দেওয়ার মালিক তুমি, অন্যায়মাতা। কাজী ইদ্রিকেও বলে হজ করার সময় লাভবাইকে বলে, আর কাজে হুজুরের বাচ্চাটা দিতে আমাকে, হুজুরের কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে। সমস্ত নবীরা দোয়া করেছেন কার কাছে, আমরা গত জুমা বিস্তারিত আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। আবেদন করেছেন কার কাছে, সব নবীরা দোয়া করেছেন কার কাছে, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা, সব নিয়ামত দেওয়ার মালিক কে। এরপরে কয় যে আরেকটা রয়েছে ভিআইপি শরীক, ক্ষমতা, এইটা তো বলো নাই, ক্ষমতার মালিককে না, এইটা মুশকিল, ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণ ভোট দিয়ে ক্ষমতা দেয় সাংসদদেরকে, এবারে সেই ক্ষমতা নিয়ে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে আল্লাহর আইন পর্যন্ত পরিবর্তন করতে দ্বিধা করে না। আল্লাহ বলেন যে আগে দেখো তোমার মধ্যে এমন শিরিক আছে কিনা, ক্ষমতার ব্যাপারে তোমার বক্তব্য কি। এবারে আবার হাদিস সাহেব বলছেন ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, মুলক অর্থ কি, মুলক মানে ক্ষমতা, মুলক মানে কি, ক্ষমতা, রাজত্ব, ক্ষমতা। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা, ক্ষমতার মালিক তুমি। কোরআনুল কারীমে সূরায় মুলক নামে একটা সূরা আছে না, সূরায় মুলক, আজকে সকালে ফজিলত আলোচনা করেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাই শুরু হয়েছে আয়াত দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহি আল মুলকু, বিয়াদিহি যার হাতে আল মুলকু, সমস্ত ক্ষমতা, যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, সেই আল্লাহর প্রশংসা করছি। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আরো স্পষ্ট করা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা বলো হে মুমিন, হে নবী আপনি বলুন মুমিনদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার উৎস কে? ইসলামিক ফাউন্ডেশন থেকে মারফুল করে আমার তর্জমা করেছে, এই তর্জমাই লিখেছে, সমস্ত ক্ষমতার উৎস তুমি। আরো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো, তুতি তুমি দান করো, আল মুলকা মানে ক্ষমতা, মান তাশাউ তুমি যাকে চাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এবং তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, আর যাকে ইচ্ছা অপমান করো, ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। এবারে হাদিসা পরিষ্কার করে দিল, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকা, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমার, আমার মুখ তোমার, হাত তোমার, সন্তান তোমার, যত সম্পদ আছে সব তোমার দেওয়া, ইন্নাল হামদাওয়ান নিয়ামাত আল্লাহ কাওয়াল মুলক, ক্ষমতাও সব তোমার, আমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা কার হাতে। এইরকম যখন সে ব্যাখ্যা দিল, এবারে আর কোন দিক রইল না, যাদকের শিরিক নাই, শাসকের শিরিক নাই, দুনিয়ার সমস্ত শিরিক গুলো ত্যাগ করলো, পোশাকের গৌরব ত্যাগ করলো, ভাষার গৌরব ত্যাগ করলো, এখন শুধুমাত্র একটাই দিকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা। আপনারা এমন মুখস্থ করবে, খালি হজ করতে গেলে মুখস্থ করা লাগবে, এটা ভালো একটা দিকি, এটা এমনি পড়লেও সব আছে, এমনি পড়লেও সব আছে, খালি হজ করতে গেলে তখন তারাশ করে, হুজুর ওই যে একটা কি যেন পড়ে, ওইটা একটু লিখে দেয়, কি যেন একটা পড়ে, এটা কেন হবে? মুসলমান এগুলো মুখস্থ রাখবে, প্রত্যেকটা মানে মুখস্থ থাকতে হবে, তালবিয়া, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা, আবার বলছে লা শারীকা লাকা, তোমার কোন শরীক নাই, কোন অংশীদার নাই, মনের ভিতরে নাই, আমার কাজের মধ্যে নাই, ইবাদতের মধ্যে নাই, দুনিয়ার কোন ক্ষেত্রে আমার মধ্যে তুমি ছাড়া আর কোন শরীক নাই। এবারে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা জানলেন যে তার মধ্যে আর কোন শরীক নাই, তার থেকে এই ঘোষণা চলে আসলে, এবারে বলেন তাহলে চলো রওনা হও, ইহরামের কাজ শেষ হয়ে গেল, কয়টা কাজ করলো, বলছেন উযু গোসল করলো, বার্ষিক ময়লা পরিষ্কার করলো, তারপরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা করলো, এরপরে নিয়ত করলো, কি করলো, নিয়ত পড়ার জিনিস না, নামাজের মধ্যে না, হজের মধ্যে কোনো পড়ার জিনিস না, নিয়ত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প, মনের ইচ্ছা, কাজে কেউ পড়লে পড়তো, কিন্তু রসম করে ছোটবেলায় নামাজ তো মুখস্থ করেছি না, কোন হাদিসে পাবেন নামাজ তো কোরআনে আছে, এই যে নামাজ তো মুখস্থ করে যে সময় নষ্ট করেছি আমরা, এই সময়টা একটা সূরা মুখস্থ করলে অনেক ফায়দা হবে। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, আমি এখন কোন নামাজ পড়ছি এটা মনে রাখা। একটা লোক রমজান মাসে ডাক্তার বলেছে না খেয়ে থাকার জন্য সেজন্য ভোর রাত্রে ওষুধ খেয়ে সূর্য ডুবার পরে আবার ভাত খাইল, রোজা হবে? আর নিয়ত করলে আমি আল্লাহর হুকুম পালনের জন্য রোজা রাখছি, তাহলে রোজা হবে, এর নাম নিয়ত। মনে মনে এই সংকল্প পালন আমি ইবাদত করার জন্য, একটা লোক ব্যায়াম করার জন্য নামাজ পড়তে আসলো, ব্যায়াম করে, রুকুতে যায়, সেজদা করে এবং ঠিক মতোই করে, নামাজ হবে তার, চার রাকাতই বললো, জুমার নামাজ দুই রাকাতই বললো, কিন্তু উদ্দেশ্য তার ব্যায়াম করা, নামাজ হবে? তাহলে এখানে ভালো করে বুঝতে হবে, নিয়ত হচ্ছে তামিজুল ইবাদাতি আন আদা, অভ্যাসজনিত অথবা অন্য কোন কারণে যে কাজগুলো করা হয় সেইগুলোর থেকে আলাদা করার জন্য যে মনের সংকল্প, তার নাম হচ্ছে কি, নিয়ত। আমি ব্যায়াম করার জন্য না, বা ডাক্তার নিষেধ করেছেন খাওয়া দাওয়া থেকে সেজন্য না, বরং আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমি এই কাজটা করছি, মনের মধ্যে এই সংকল্প থাকার নাম হচ্ছে কি, এভাবে নিয়ত করলাম, ইবাদত করা নিয়ত করলাম, উমরা করা নিয়ত করলাম, তারপরে তালবিয়া পাঠ করলো, কি পাঠ করলো এটা? এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসো তোমার জন্য আমার দরজা খোলা আছে, আসো আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। এবারে হাদিস সাহেব দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে রওনা হচ্ছে, মুফাসসির হও, তোমার গায়ে সাদা কাপড়, মুহাদ্দিস হও সাদা কাপড়, উকিল সাহেব হও সাদা কাপড়, জজ সাহেব হও সাদা কাপড়, তুমি দুনিয়ার যে ইফতারে লোক হও না কেন, প্রধানমন্ত্রী হও সাদা কাপড়, তোমার যেই ইফতার হোক না কেন, তোমার আর কোন পোশাকের গৌরব থাকবে না। যত বড় হলি হও তোমার একই পোশাক, তুমি নবী হও, রসুল হও, ফারুকে আজম হও, সিদ্দিক আকবর হও, তোমার জন্য পোশাকের গৌরব ছাড়তে হবে। আজি সাহেব রওনা হতে হতে চলে গেল, দুনিয়ার বিভিন্ন প্রাণের প্রান্ত থেকে আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছে, আর বারবার সে পাঠ করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়তেই থাকবে। বেড়ে নেব সে জেদ্দায় নেমে মক্কায় পৌঁছে তবের আগ পর্যন্ত পড়তেই থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, এরকম বলতে বলতে আপনি মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। এবারে খানায় কাবা একেবারে কাছাকাছি চলে গেছেন, খানায় কাবা দেখা মাত্র হাদিস শরীফ থেকে দেখা যায় যে কাবা শরীফ দেখা মাত্র জীবনের প্রথম যখন দেখবে মনের ভিতরে আবেগ থাকে, শুধু আল্লাহর জন্য যেভাবে বললাম এভাবে যদি খারাপ ভাবে কি আল্লাহর জন্য ওখানে চায়, তার মনের মধ্যে আর কিচ্ছু না থাকে, এরপরে কাবা শরীফ দেখা মাত্র প্রথম যে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। তবে শর্ত হচ্ছে সেই দোয়া গুলো সম্পর্ক ছিন্ন করে এমন দোয়া না হতে হবে, জুলুমের কোন দোয়া না হতে হবে, যে দোয়া আল্লাহর কাছে করা যায় এই দোয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা কবুল করে নেন। এইভাবে কাবা পর্যন্ত আপনি পৌঁছে গেলেন। এবারে কাবার নজর পড়ল, কাবার কিলাফে অনেক সুন্দর সুন্দর কোরআনের আয়াত লেখা আছে। আমার এটা তখন মনে হচ্ছে এরকম, যেমন চতুর্দিক থেকে মানুষেরা গড়াগড়ি করে যেভাবে পারে, অসহায় গরিব দুর্বল ল্যাংরা আতুর বুড়ো যুবক বাচ্চা শিশু সব রকমের লোকেরা আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছলো। এখন যেহেতু তার মনের মধ্যে আর কোন শরীক নাই, কোন অংশীদার নেই, আল্লাহ তাআলা বলছেন কাবার গিলা বায়াত লেখা আছে, মনে হচ্ছে গিলাফে কাবার থেকে এলান হচ্ছে, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অকালা রব্বুকুম, তোমাদের রব ঘোষণা করছেন, রব তোমার রব আল্লাহ বলেন না এখানে, বা তোমাদের অন্য কেউ বলছেন তাও বলা হচ্ছে না, রব বলছেন, কারণ রব মানে যে সৃষ্টির সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত সব কিছু যিনি ব্যবস্থা করেছেন তার নাম কি? আব্বু যেমন ছেলেকে থাপ্পড় মেরেছে বা অন্যায় ছেলে অন্যায় করেছে, অন্যায় করেছে, আব্বু ডাকছে কিন্তু দূরের থেকে সন্তান ভয় পাচ্ছে নাকি পিটি দেয় মার দেয় কিনা, এক কদম সামনে আসে আবার দৌড় দেয়, ঠিক সারা জীবন গুনাহ করে পাপ করে তুমি অন্যায় করেছো জুলুম করেছো, সব তওবা করে আমার দরবারে হাজির হয়েছো, আমি তোমাদের কোনো রাগান্বিত রব নই, আমি কোন গুসায় ভরা রব নই, আমি শাস্তি দেওয়ার রব নই, ওয়ালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, উদউনি আমাকে ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সারা জীবন কোনো ভয় আমার তো আছে। আল্লাহু আকবার, কি আল্লাহর বান্দা আমরা, সে আল্লাহকে আমরা চিনতে পারছি না। কোরআনে পরিষ্কার করে নিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সারা দিব, আমি তোমার ডাক দিতে দেরি হবে আমার ডাকে সারা দিতে কোনো দেরি হবে না। ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব, হে নবী আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, ফা ইন্নী করিব, আমি তো বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাত দাঈ ইযা দানি, বান্দা যখন আমাকে ডাক দিলে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিব, উজিবু আমি জবাব দেই, দাওয়াতাত দাঈ কোন আহ্বানকারী কোন দোয়াকারী যখন দোয়া করে ডাক আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই, না কোনো ভয় মাধ্যম আছে, উজিবু কোরআন আয়াত করছেন, উজিবু দাওয়াতাত দাঈ ভাই ইদাদানি যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ তুমি কত কাছে আছো তা তো জানি না, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি বান্দার সাহাবের বর্তমানের সাহাবের চেয়ে বেশি কাছে আছি। ও বান্দা তুমি ডাক দিবে তোমার ডাক দিতে দেরি হবে, আমার ডাকে সাড়া দিতে দেরি হবে না, আমার এলেম আমার জ্ঞান তোমার সঙ্গে আছে, তোমার অন্তরে কি আছে মুখ থেকে কি বের হচ্ছে আমি সব কিছু জানি, তুমি আমাকে ডাক দাও। এইভাবে যখন কাবার সামনে গিয়ে হাজির হলো, এবারে হাজরে আসওয়াদ পাথর বরাবর গিয়ে দাঁড়িয়ে গেছে, হাজরে আসওয়াদ পাথরের থেকে তওয়াফ শুরু করতে হবে। নিয়ম হলো প্রথমে পারলে গিয়ে চুমো দেওয়া পাথরকে, আল্লাহু আকবার পাথর চুমো দেওয়া। এই পাথর নিয়েও বিষয় আছে, আল্লাহ নবী ইউনিভার্সিটির ছাত্র কি যোগ্যতা সম্পন্ন ছাত্র, যেমন নবী তেমন ছাত্র। আল্লাহ নবী চুমো দিয়েছেন পাথর, আবু বকর চুমো দিলেন, সাহাবায়ে কেরাম চুমো দিয়েছেন, হঠাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর চুমো দিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন জনসমক্ষে, তিনি দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে সামনে রাখলেন, পাথরকে সামনে রাখলেন। তিনি নিজের হাদিস তিনি ঘোষণা দিলেন, ইন্নি আলামু আন্নাকা হাজার, ইয়া হাজার এ পাথর, ইন্নি আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটা পাথর বই কিছুই নও, তুমি একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাবার, তুমি কারো উপকার করতে পারো না ক্ষতি করতে পারো না, কারো উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না, এই বিশ্বাস আমার চূড়ান্ত আছে। তারপর আমি তোমাকে চুমু দিচ্ছি কি জন্য, ওয়ালাকিন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকে ফাউকাব্বিলুকে ইত্তিবাআন লিহাবিবি ওয়া রাসূলি, ও পাথর আমি তবে দেখেছি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে চুমু দিচ্ছেন, আমি তার অনুসরণ করতে গিয়ে তোমাকে চুমু দিচ্ছি, তোমার থেকে আমার উপকার আছে বা ক্ষতি আছে এই বিশ্বাস আমি করি না। এটা কেন বলতে গেলে তার মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের মনের ভিতরে কোনো শিরিক ঢুকে নাই, আস্তে আস্তে তার মনে ঢুকলো এই পাথরকে কেন্দ্র করে আবার শিরিকের জন্ম হতে পারে। মানুষ মুসলিম জাতি হয়তো পাথরে পূজা করা শুরু করবে, পাথরে সেজদা করবে চুমু দিচ্ছে এবং করার জন্য মনে করবে পাথরের কোনো ক্ষমতা আছে, এটা মুসলিম জাতি যেহেতু আগেই তওবা করেছে, লা শারিকা লাকা সব শিরিক থেকে মুক্ত, প্রবল পাথর অমুক পাথর কোন পাথর কোন পাথরের ক্ষমতা নাই, আমাদের কাছে আছে না পাথরের ক্ষমতা, পাথরে ভাগ্য পরিবর্তন করে দিবে কয়টা পাথর লাগায়। এ জাতীয় এক দলের ভণ্ড পীর আছে পাথর ব্যবসা করে, প্লাস্টিকের পাথর তৈরি করে, এটা প্রবল পাথর বুট পাথর, বেলা প্রবল পাথরের দাম জানো স্বর্ণের চেয়ে তিন গুণ দাম প্রবল ধরেন, এরা রাস্তায় এক টাকা দুই টাকা পাথর বিক্রি করে। যাই হোক এগুলো ঔষধ খায় মানুষ, পাথর খায় প্রবল পাথর, মার্বাল মারজান লুলু আরো এগুলো পাওয়া যায় স্বর্ণের দোকানে, পাথরের দাম স্বর্ণের দামের চেয়ে কয়েক গুণ বেশি দাম এগুলো, আর এখানে রাস্তায় মার্শাল কি বা কি ওনার কাছে পাওয়া যায় পাঁচ টাকায় পাথর পাওয়া যায় প্রবল পাথর। এই ভণ্ডামি গুলো করছে আর আকীদা নষ্ট করছে মুসলমানদের, পাথরে ভাগ্য বদলাইয়া দেয় ভাগ্য পরিবর্তন করে দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শিষ্য, আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, তিনি এই উম্মতের অবনতি লক্ষ্য করলেন। শুধু এখানেই নয়, আপনারা আশ্চর্য হবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হুদায়বিয়ার সন্ধির সময় যে গাছের তলে বসেছিলেন, যেই গাছের তলে বসে বায়াত হয়েছিল, لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره, আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা বায়াত করেছিল নবীর কাছে গাছের নিচে বসে। সেই বায়াত ছিল কিসের বায়াত জানেন, কোন পীর মুরিদের বায়াত ছিল? আমাদের দেশে এই আয়াতগুলো পড়ে মুরিদ বানায়, অথচ বায়াত ছিল কিসের? আল্লাহর নবী উমরা করতে মক্কার থেকে মদিনার থেকে মক্কার রক্তে আসলেন, হুদায়বিয়া নামক জায়গায় বাধাপ্রাপ্ত হলেন, মক্কার লোকেরা ঢুকতে দিবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি না, আমরা করতে এসেছি, আমরা ইহরাম পরা, আমরা কোরবানির জানোয়ার সাথে এনেছি, আমরা যুদ্ধ করব না বুঝাও দিয়ে। কিন্তু মক্কার লোকেরা ওসমানকে কৌশলে আটকে দিল এবং খবর ছড়িয়ে দিল মা ওসমানকে হত্যা করা হয়েছে, এটা একটা পরীক্ষা ছিল তাদের, দেখি কি প্রতিক্রিয়া হয়, কঠোর প্রতিক্রিয়া না হলে এবারে শেষ করে দাও। আল্লাহ নবীর কানে যখন খবর পৌঁছলো ওসমানকে বন্দী করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। তামুক থেকে বেরিয়ে গেলেন, জোরে চিৎকার মারিয়া সবার সাজারা হয়ে গাছের কোলে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো, ওসমানকে হত্যা করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে মক্কাকে বিজয় না করবো অথবা সকলে শহীদ দেবো, একটা প্রাণীও মদিনায় ফিরে যাওয়ার আগে কিনা। চোদ্দশো হাত পালিয়ে গেল, একের পর এক বয়া বলছে, কিসের বয়া? তিনি মরিদের বয়া, একজন মমিনকে হত্যা করা হয়েছে অথবা বন্দী করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছে, চোদ্দশো সাহাবায়ে কেরাম জান উৎসর্গ করছে। এরপরে কুফফারদের মক্কায় খবর পৌঁছে গেল, এরা তোমাদেরকে ছাড়বে না, এই পরে নরম সুর নিয়ে আসবে না, ওসমানকে আমরা হত্যা করি নাই। আজকে হাজার ওসমান কারাগারে, এটাকে আবু গরিব কারাগারে নির্যাতন করা হচ্ছে, উলঙ্গ করে পিরামিড তৈরি করা হচ্ছে, মুসলমানদের মুখ ছাঁচার করে দেওয়া হচ্ছে, হাজার ওসমান হত্যা করা হচ্ছে, তার জন্য কোন প্রয়াস নেই, খানকায় খানকায় দরবারে দরবারে নকল প্রয়াসের সংশোধন হচ্ছে। এই সমস্ত ভান্ডামি বয়া ততদিন পর্যন্ত আমাদের সমাজকে উৎখাত হবে, অতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে খেলাপথ কায়েম হতে পারে না। নকল খেলাপথ ধ্বংস করে আসল খেলাপথ কায়েম করে, খেলাপথ বাইয়া এটা তো ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়, আল্লাহ বায়াত নিয়েছিলেন ঠিক, কিন্তু সে বায়াত ছিল কিসের বায়াত এটা বুঝতে হবে মুসলমানদেরকে। বলতে ছিলাম যে বিষয়টা আসলে এই গাছের নিচে বসে বায়াত হলো, আল্লাহ তারা খুশি হলেন, আয়াত নাজিল হয়ে গেল, لقد رضي الله عن المؤمنين الله رب العالمين মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ইয়ে ইউবাইউনাক তাহতা সাদারা, যখন আপনার হাতে বায়াত করছিল গাছের নিচে বসে, এই গাছ কোরআনে আলোচনা আছে, এই গাছের নিচে আল্লাহ নবী তিন দিন পর্যন্ত অবস্থান করেছেন, এই গাছের কথা কোরআনে এসেছে, এই গাছের নিচে বসে বায়াতের ভয়ান হয়েছে, নিশ্চয়ই অনেক ভালো গাছ, বরকতময় গাছ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সুখানিকে খানকা বানানো শুরু করলো, ইবাদত করতে শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে হুকুম দিলেন, যাও এই গাছটা কেটে ফেলো এবং গোড়ার থেকে শিকড় সহ মূল সব উপড়ে ফেলো। সাহাবায়ে কিরাম বললেন, যে কি বলছেন আপনি, এই গাছের নিচে আল্লাহর নবী তিন দিন বসেছেন, এই গাছের নিচে বসে বায়াতের গুণ হয়েছে, এই গাছের কথা কোরআন এসেছে, আর আপনি বলছেন উপরে ফেলার জন্য, হা হা উপরে ফেলে দাও, যেন এটা কেউ জানতেও না পারে কোন জায়গায় ছিল, এমন নিশ্চিন্ত করে দাও, কারণ আজকে ওইখানে গিয়ে কিছু লোক ইবাদত করতে শুরু করেছে, কালকে ওই গাছের পূজা শুরু হবে, কোরআনের উপরে ফেলে দাও, উপরে ফেলে দেওয়া হলো। কি এক সুন্দর ইসলাম! আর আজকে সেই নবীর উম্মতেরা কবরের মাজারের পাশে গিয়ে দেখে গাছে সুতা বেঁধে লাল করে ফেলায়, মাছ বটকায় গিয়েও সুতা বান্ধে জাহের লোকেরা, আরাফাতের মজার গাছ তো নিমকে পাচ্ছে, জবাল রহমাতে গাছ নাই, দেখি ছোট ছোট যে কাঁটাতার গাছ আছে ওই গাছের সুতা বন্ধা, মনে মনে পেয়ে কাম তো ভারতীয় লোক ছাড়া কেউ করে নাই, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সমস্ত মোর্শেক ছাড়া কেউ কাজ করে নাই। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্য বলছিলাম হজ করতে গিয়ে, হাজারে আসওয়াদ পাথর চুমু দিচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া হাজার, হে পাথর, আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদর, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতি করতে পারো না, তবে আমি তোমাকে চুমু দিচ্ছি এজন্য যে আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু দিতে দেখেছি, তার অনুসরণ করতে গিয়ে কাজটা করেছি। পাথর চুমা দিলেন, এরপরে সামনে বাড়লে দরজা আর গা পাথরের মাঝখানে জায়গা মুলতাজাম, মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে ইলতিজাম করো, মুলতাজাম মানে হচ্ছে জড়িয়ে ধরা, বুক লাগিয়ে রাখা, ওইখানে গিয়ে বুক লাগাও না স্পর্শ করা যাবে, ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে বলো, যেন মনে হচ্ছে যে আল্লাহ তোমাকে পাচ্ছি না, তোমার ঘরকে বুকে জড়িয়েছি, আল্লাহ তাআলা যেন বলছেন আসো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, এইভাবে একটা প্রশান্তি অনুভব করে হাজির সাহেবরা তওয়াফ হচ্ছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে, সাতবার তওয়াফ করলো, পাথর চুমো দিচ্ছে, মুলতাজামে গিয়ে সিনা লাগাচ্ছে, কয়বার তওয়াফ করতে হবে, সাত চক্কর তওয়াফ হয়ে গেল। এরপরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত নামাজ পড়ো, ওয়াস্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দুই রাকাত সালাত আদায় করো, দুই রাকাত সালাত আদায় করার পরে এবারে ওখান থেকে সাফা এবং মারওয়া পাহাড়ে চলে যাও, কারণ হজ হচ্ছে কিছু প্রেমিকের কিছু কাজকে স্মরণ করে সেই পরীক্ষা দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ইসমাইলকে ওখানে রেখে তারপরে সাফা পাহাড়ে দৌড়িয়েছেন, মারওয়া পাহাড়ে দৌড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওখানে তুমি যাও সাফায় উঠো, ওখানে গিয়ে দোয়া করো, সেখান থেকে যাও মারওয়া পাহাড়ে, মারওয়া থেকে সাফায় চলে আসো, সাতবার দৌড়াও কয়বার। এটাকে বলা সাই, এই তোয়াফ হলো সাই হলো, এরপরে মাথা মুন্ডালে পরে উমরার কাজ শেষ হয়ে যায় ইনশাআল্লাহ। হজের বাকি অংশ আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ, এবং আগামী জুমাতে হজের আলোচনা শেষ করে আমার আবার যাওয়ার প্রোগ্রাম আছে, 4 তারিখে হবে ফ্লাইট। আমিও দোয়া চাই যেন আগামী জুমাতে আপনাদেরকে শেষ পর্যন্ত একটা খবর দিয়ে আপনাদেরকেও মনে মনে পক্ষে পৌঁছে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, যে আলোচনাগুলো হচ্ছে হজের উপরে, এটা একদিকে যেমন হজের আলোচনা, আরেকদিকে আমাদের ইমানের আলোচনা, আমাদের জীবনের একটা বিরাট পরিবর্তন হওয়ার কাজ, শিরিক বিদআত মুক্ত হয়ে তারপরে যে ইবাদত, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন। কোরআনে পরিষ্কার বলা আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, অর্থাৎ শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তা ক্ষমা করবেন না, অন্য যে কোনো গুনাহ, শিরিক যদি না থাকে অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করে ইচ্ছে জান্নাত দিতে পারেন অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম হবে না, শিরিক নিয়ে মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।